سورة حاميم السجدة. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامي. কিতাব রহমান রহিম আল্লাহ তাআলার কাছ থেকে নাযিল করা এই কোরআন এমন এক কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে তদুপরি এই কোরআন আরবি ভাষায় এমন একটি সম্প্রদায়ের জন্য নাযিল হয়েছে যারা এটা জানে এই কিতাব জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী তারপরও মানুষদের অধিকাংশ এ থেকে মুখ ফিরিয়ে দিয়েছে এবং তারা এই কিতাবের কথা শুনতে চায় না তারা বলে যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছ তার জন্য আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে আমাদের কানেও রয়েছে বধিরতা আমাদের ও তোমার মধ্যে একটি দেয়াল দাঁড়িয়ে আছে সুতরাং তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি الذين لا يؤتون الزكاة وهم بالآخرة